জল ভর সুন্দরী কন্যা জলে দিয়া ঢেউ, জল ভর সুন্দরী কন্যা জলে দিয়া ঢেউ, হাসি মুখে কও না কথা, হাসি মুখে কও না কথা, সঙ্গে নাই মোর কেউ রে She's a